এমনি কোন মানুষ জ্ঞানী বলা যাবে? যাবে? গত কয়েকদিন আগে একটা ঘটনা শুনলাম, এক ডাক্তার সাহেব কোন রোগী দেখছেন, অনেক রোগী লাইন ধরে আছে, রোগী দেখেই যাচ্ছেন, তো পেছনে সমালোচনা করছে, এমন ডাক্তার রোগীকে জিজ্ঞাসাও করে না যে কি হয়েছে, শুধু পেপার দেখেই রোগ নির্বাচন করে ওষুধ লিখে দিয়ে চলে যাচ্ছে। তো তার নার্স বলছে, ওনাকে জিজ্ঞেস করার দরকার নেই তো, উনি ভগবান, উনি সব জানেন। বুঝলেন? উনি ভগবান, উনি সব জানেন। বুঝতে পারলেন? মানুষকে কার সঙ্গে তুলনা করছে? ভগবানের সঙ্গে তুলনা করছে। অনেক মানুষ আছে যারা সৃষ্টিকে আল্লাহর সঙ্গে তুলনা করে, আছে না নেই? তাদের পীর বুজুর্গকে আল্লাহর আসনে বসায় না বসায় না, আলিমুল গায়েব মনে করে না করে না, এমনকি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিমুল গায়েব, গায়েবের খবর জানেওয়ালা, অদৃশ্যের খবর জানেওয়ালা বলে বিশ্বাস করে। এবং এইরকম বিশ্বাস যা করলে নাকি তার প্রতি বেয়াদবি করা হয় মনে করে। আসলে তারা সৃষ্টিকে, আল্লাহর বান্দাকে আল্লাহর সঙ্গে আল্লাহর সমতুল করে ফেলে। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান জমিনে যে কিছু আছে, যা কিছু আছে, আল্লাহ ছাড়া গায়বের খবর কেউ জানে না। কিন্তু আমরা অনেককে মনে করি গায়বের খবর জানে, এমনকি রাস্তার ধারে বসে থাকা কিছু কিছু মানুষকে নিজের হাত বাড়িয়ে দিয়ে গায়বের খবর জিজ্ঞাসা করি, দেখো তো আমার ভাগ্যে কি আছে, কোথায় বিয়ে হবে, কবে বিয়ে হবে, নানা রকম প্রশ্ন করে থাকি, এবং অনেকে বিশ্বাসও করে। এখানে আল্লাহর যে গুণ, সেই গুণের সাথে মানুষকে তুলনা করে। অথচ আল্লাহ তাআলা বলছেন, লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, আল্লাহ তাআলা কারো মতো নন, আল্লাহ তাআলা কিছুর মতো নন। আবার আল্লাহ তাআলা বলেন, হাল তাআলামু লাহু সামিয়া, তার মানে আল্লাহ তাআলার মতো নাম আছে এমন কাউকে জানো? আল্লাহর সমনাম কারো আছে, কেউ আছে এমন কাউকে জানো কি? তার মানে নেই। আল্লাহ তাআলা যে নাম নিজে নেননি, সেই নাম আল্লাহর দেওয়া, যেমন আগে উদাহরণ দিয়েছি, এটাও এক প্রকার ইলহাদ। তারপর আল্লাহ তাআলার নাম থেকে কোন মাবুদের নাম রচনা করা, যেমন আজিজ থেকে উজ্জা মুশরিকরা করেছিল, একটা মূর্তির নাম ছিল উজ্জা, আজিজ থেকে উজ্জা, লাত, লা ইলাহ থেকে লাত ইত্যাদি। এবার একটা প্রশ্ন, যে মানুষের নাম আল্লাহর নামে কি মানুষের নাম রাখা যাবে? যেমন আল্লাহর নাম হাকিম, তো মানুষের নাম কি হাকিম রাখা যাবে? আল্লাহর নাম আলিম, মানুষকে কি আলিম বলে ডাকা যাবে? এটা একটা প্রশ্ন। যখন আমরা আলিফ লাম যোগ করে বলব আল আলিম, তখন সেই আল আলিম কোন মানুষকে বলা যাবে না, তখন আল যেটা, আল শব্দটা এমন যে ইলমের ব্যাপক অর্থে অর্থ নির্দেশ করে, তখন আল আলিম কাকে বুঝতে হবে? একমাত্র আল্লাহকে। আর আল আলিম যখন বলবো, তখন তার আগে আব্দ যোগ করতে হবে, নাকি বলতে হবে আব্দুল আলিম ভাই, আব্দুল আলিম। শুধু হামিদ ভাই বললে হবে না, কি বলতে হবে? আব্দুল হামিদ ভাই। যদি আলিফ নাম না লাগিয়ে বলেন, তাহলে অনেকে বলছেন যে বলা যাবে হামিদ, হাকিম, আলিম বলা যাবে। কিন্তু আল যোগ করে আল হামিদ, আল আলিম, আল হাকিম বলা যাবে না। কথাটা পরিষ্কার হল? সুতরাং উত্তম হল যে যার নাম হচ্ছে আল্লাহর নামের সঙ্গে যোগ করা, তাকে আব্দুল যোগ করেই বলবেন। আর যদি আপনি যোগ না করেন, আব্দ যোগ না করেন, বলে ও শুধু মুড়ি নয় আবার মন্ডা মুড়ি, শুধু গফুর নয় আবার আব্দুল গফুর, এ তো বলেই থাকি আমরা। মানে একজন লোককে ভালোভাবে ডাকবো, এটা আমাদের সয় না। তো যদি নাই ডাকেন, তাহলে আলিফ নাম যোগ করলে হবে না। অবশ্য আমাদের আলিফ নাম যোগ করে অভ্যেস নেই বাঙালিদের, তো এইরকম আলিম বলা যাবে। একবার কথা উঠেছিল মাওলানা বলা যাবে না, মাওলানা বলা যাবে না, কারণ মাওলা হচ্ছেন কে? আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা যেমন নিজেকে রহিম বলেছেন, আল্লাহর নবীকে রহিম বলেছেন, নিজেকে রাউফ বলেছেন, আল্লাহর নবীকেও রাউফ বলেছেন, সুতরাং যদি আল্লাহ নিজেকে রব বলেন, নবীকে রব বলেন, তার মানে বোঝা গেল যে যে নাম আল্লাহর আছে সেই নাম অন্যের হতে পারে, তবে সেই রহিম আর এই রহিম আসমান জমিন পার্থক্য। সে হচ্ছে আর রাহিম আর এ হচ্ছে রাহিম, আসমান জমিন পার্থক্য। সে হচ্ছে মাওলা আল মাওলা আর এ হচ্ছে মাওলা, আসমান জমিন পার্থক্য। মানুষকে মাওলা বলা যাবে, মাওলানা বলা যাবে, তাতে কোনো সমস্যা নেই। ফান আন্তা মাওলানা, আল্লাহ মাওলানা ঠিকই, কিন্তু মানুষও মাওলা হতে পারে। তার দলিল ওয়াইন তাযাহারা আলাইহি ফা ইন্নাল্লাহ হুয়া মাওলাহু, নবীর জন্য বলা হচ্ছে ফা ইন্নাল্লাহ হুয়া মাওলাহু ওয়া জিবরীলু ওয়া সালিহুল মুমিনিন। তাহলে আল্লাহর নবীর মাওলা কে কে হল? আল্লাহ, জিবরীল এবং নেক মুমিনরা, এই মাওলা হয়ে গেল। কিন্তু সেই মাওলা আর এই মাওলা আকাশ পাতাল পার্থক্য, এটা আমাদেরকে বুঝতে হবে। পক্ষান্তরে যে নাম কেবল আল্লাহর সাজে অন্য কারো সাজে না, সেই নাম কোনো মানুষের দেওয়া যাবে না। যেমন আল খালেক, খালেক, খালেক কে হতে পারে? আল্লাহ তাআলা। বারি কে হতে পারে? একমাত্র আল্লাহ তাআলা। এই আল্লাহ নাম কারো হতে পারে না, এই জন্য আবদুল্লাহ বলা হয়। অবশ্য আল্লাহ বলার অভ্যেস আমাদের নেই, কেউ ডাকে না আল্লাহ বলে। যার নাম আবদুল্লাহ, যার নাম আব্দুল হামিদ, তাকে হামিদ বলতে পারেন না, পারেন না হামিদ ভাই। কিন্তু যার নাম আবদুল্লাহ, তাকে কি বলতে পারেন? আল্লাহ ভাই বলতে পারবেন? অবশ্য অভ্যেস নেই। এই জন্য যে আল্লাহ আল্লাহর নাম হতে পারে, অন্য কারো হতে পারে না। যে নাম আল্লাহর জন্য নির্দিষ্ট, সে নাম কোনো মানুষের হতে পারে না। বাকি আল্লাহ তাআলা নিজের নাম অন্যকে বলেছেন, যেমন ইমরাতুল আজিজ, কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কালবি মুতাকাব্বিরিন জাব্বার। আল্লাহ মুতাকাব্বির কিন্তু মানুষকেও বলেছেন মুতাকাব্বির, আল্লাহ জাব্বার কিন্তু মানুষকেও বলেছেন জাব্বার। এইভাবে বলা যাবে, এতে কোনো সমস্যা নেই। যেমন বললাম আলিফ লাম ত্যাগ করে বললে পরে তাতে কোনো দোষ হবে না। এবারে চলুন আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে কিছু কথা। এতক্ষণ নাম সম্পর্কে বললাম, এবার সিফাত সম্পর্কে। সিফাত কি? গুণ, গুণাবলী। আল্লাহ তাআলার গুণাবলী, যেমন আল্লাহ তাআলার জীবন, আল্লাহ তাআলার জ্ঞান, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার দর্শন শক্তি মানে তিনি দেখেন, আল্লাহ তাআলার শ্রবণ শক্তি তার মানে তিনি শোনেন, আল্লাহর রহমত, আল্লাহর ইজ্জত, আল্লাহর হিকমত, আল্লাহ উপরে আছেন, আল্লাহ বরত্ব, আল্লাহ শোনেন, আল্লাহ বোঝেন, আল্লাহ হাসেন, আল্লাহ নামেন, আল্লাহ ওঠেন, এই যে গুণাবলী আমরা শুনি, এগুলো কি সত্য নাকি কেবল মানুষকে বোঝানোর জন্য বলা হয়েছে? আমরা আপনারা শুনেন না, শুনেন না যে প্রত্যেক রাতে আল্লাহ নিচের আসমানে নেমে আসেন, আল্লাহ নেমে আসেন, আল্লাহ হাসেন, আল্লাহ সেই বান্দার প্রতি হাসেন যে একজন মুসলমানকে হত্যা করে অথচ সে জান্নাতে যায়। কোন বান্দা? যে একজন অমুসলিম কোন মুসলিমকে হত্যা করল, তারপরে সে নিজে মুসলমান হয়ে সে শহীদ হল, কিংবা যাই হোক ইমান অবস্থায় মারা গেলে সে জান্নাতে যাবে। আল্লাহ এমন ব্যক্তির প্রতি হাসেন, তাহলে আল্লাহর হাসার কথা রয়েছে, আল্লাহর আশ্চর্য হওয়ার কথা রয়েছে, আল্লাহ চক্রান্ত করার কথা রয়েছে। এই সমস্ত গুণাবলীকে আমরা বিশ্বাস করব, কিভাবে বিশ্বাস করব? যেভাবে কোরআন ও হাদিসে এসেছে, এবং তার একটু পরিমাণও অপব্যাখ্যা করব না, তার একটু পরিমাণও অপব্যাখ্যা করব না, আর এ কথা ভাবব না যে এগুলো মানুষকে বোঝাবার জন্য বলা হয়েছে। আসলে আল্লাহ তাআলা আবার কি উঠা বসা, এসব আবার কি বসা তো নয়, আল্লাহর ওঠা, আল্লাহর নামা, এসব আবার কি? এসব মানুষকে বোঝাবার জন্য বলা হয় না। আল্লাহ তাআলা যা বলেছেন তাই আমাদেরকে বিশ্বাস করতে হবে। তারপর আল্লাহ সম্পর্কে আরো ধারণা, আল্লাহ ধারণ করেন, কিয়ামতের দিনে আল্লাহ আসমান ও জমিনকে ধারণ করবেন, আর তার মানে আল্লাহর হাত আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর চেহারা আছে, এর এক একটা দলিল সব ওই বইয়ে আছে। আল্লাহর চেহারা আছে, আর যে চেহারার কথা একটু আগেই বললেন, জান্নাতে আমরা সেই চেহারা দর্শন করব। আল্লাহর চেহারা আছে, আল্লাহর পা আছে, জাহান্নামকে জিজ্ঞাসা করা হবে কে আমাদের দিনে হালিম তালাতি, জাহান্নাম কি বলবে? হালমিন মাজিদ। তখন আল্লাহ কি করবেন? নিজের পা ভরে দেবেন। বোঝা গেল কি আল্লাহর পা আছে? না, আল্লাহর পা মানে পাই নয়, অন্য কিছু না, কি বললো পা মানে অন্য কিছু? আল্লাহর হাত আছে, আল্লাহ বলছেন আমি খালাকতু বিয়াদাই আদমকে, আমি নিজের দুই হাত দ্বারা সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আমি নিজের নিজের আদমকে, আল্লাহ বলছেন আমি আদমকে নিজের হাত দ্বারা সৃষ্টি করেছি। ব্যাখ্যাকারীরা ব্যাখ্যা করেছেন, বিশেষ করে আপনারা যাদের তফসির পড়েন, প্রসিদ্ধ তফসির মাওলানা আকরাম খায়ের তফসির যারা পড়েছেন, তার মোস্তফা চরিক যারা পড়েছেন, তারা যদি পরিপূর্ণ ওই কিতাবে বিশ্বাস করেছেন, তারা তাদের ঈমান নবায়ন করে নেবেন, কারণ এই কিতাবগুলো পড়লে ঈমান নষ্ট হয়ে যাবে। এই দুটি কিতাবে যাদেরকে আমরা মনীষী মনে করি, যাকে আমরা মনীষী মনে করি, সেই মনীষীর তফসির এবং মোস্তফা চরিতে নবীদের সমস্ত মর্যাদাকে অস্বীকার করা হয়েছে এবং আল্লাহর গুণাবলীর অপব্যাখ্যা করা হয়েছে। আরশ মানে লিখেছে কুদরতের আসন, আরশ মানে আরশ নয়, সিংহাসন নয়, আরশ মানে কুদরতের আসন। আর আদমকে নিজে হাতে হাত দিয়ে সৃষ্টি করেছি মানে কুদরত দিয়ে সৃষ্টি করেছি, হাত মানে কি করা হয়েছে, কুদরত। তাহলে আল্লাহ যেখানে বলছেন আমি নিজের দুই হাত দিয়ে সৃষ্টি করেছি, সেখানে কি এই অর্থ করা যাবে যে আমি নিজের দুটো কুদরত দিয়ে সৃষ্টি করেছি? আল্লাহ আবার দুটো কুদরত কি? কিন্তু তবুও এদিক সেদিক আবল তাবল চালিয়ে ধানাই পানাই করে হাতের অপব্যাখ্যা করে হাতকে স্বীকার করা হয়নি। সুতরাং বহু তফসিরে বহু তফসির গ্রন্থে এইভাবে আল্লাহর এসে আল্লাহর নাম এবং গুণাবলীকে অপব্যাখ্যা করা হয়েছে, এসে সম্পর্কে সাবধান থাকবেন। আল্লাহ তাআলার কিছু সিফাত আছে, যে সিফাতগুলো যে গুণগুলো ইতিবাচক, আর কিছু গুণ আছে যেগুলো নেতিবাচক। যেমন আল্লাহ তাআলার জীবন আছে, আছে আল্লাহ তাআলার জ্ঞান আছে, আল্লাহ তাআলার কুদরত আছে। যদি বলি আল্লাহ তাআলার ঘুম নেই, আল্লাহ তাআলার ক্লান্তি নেই, আল্লাহ তাআলার সন্তান নেই। আর একবার ভাবুন, যে গুণ মানুষের জন্য উত্তম সেই গুণ আল্লাহর জন্য আরো উত্তম। এখন যদি বলি যে মানুষের মধ্যে গুণ হল আমানতদারি, আল্লাহ তাআলার আমানতদারি কোন কথা প্রশ্নই আসে না। মানুষের মধ্যে সততা, আল্লাহর ব্যাপারে সততা কোনো প্রশ্নই আসে না। আল্লাহ মাছা যে মানুষের সন্তান নেই সেই মানুষটা কি তাকে বলা যাবে যে তার ভালো গুণ? যার সন্তান নেই, সন্তানহীন কি ভালো গুণ না খারাপ গুণ? যে মানুষের সন্তান নেই সে কি তাকে ভালো বলা যাবে? নিশ্চয়ই তার মধ্যে কমি আছে, ত্রুটি আছে, কি না সে নিঃসন্তান। কিন্তু তার বিপরীত গুণ হচ্ছে আল্লাহর যে তিনি নিঃসন্তান, এটা হচ্ছে তার কামেল গুণ, পরিপূর্ণ গুণ। কারণ যার সন্তান থাকে সে অপরের মোকাপেক্ষী হয়, যার সন্তান থাকে সে অপরের মোকাপেক্ষী হয়, যে অপরের পিতা হয় সে অপরের মোকাপেক্ষী হয়। এই জন্য আল্লাহ সন্তান নেই, মানুষের জন্য এটা পরিপূর্ণ গুণ হলেও আল্লাহ তাআলার জন্য এটা পরিপূর্ণ গুণ নয়। এই জন্য আল্লাহ তাআলা ঘুম নেই, কি বলে সন্তান নেই। মানুষের যে মানুষের ঘুম হয় না সেই মানুষ কি ভালো মানুষ বলবেন? না। কিন্তু আসলে ঘুমটা ভালো গুণ নয়, এই জন্য জান্নাতে ঘুম নেই। ঘুম হল মৃত্যুর ভাই, মরণের ভাই হল ঘুম। আজ যেন জান্নাতে ঘুম নেই, ঘুম মানুষের জন্য আসলেই ভালো নয়, কিন্তু আমাদের শরীর যেভাবে গঠিত হয়েছে সেই হিসাবে ঘুম আমাদের জন্য ভালো। কিন্তু আল্লাহ তাআলার জন্য ঘুম ভালো নয়, কারণ কোন উপাস্যের জন্য ঘুম হওয়া, ঘুমিয়ে যাওয়া মানে জ্ঞান হারিয়ে যাওয়া, কোন উপাস্যের জন্য জ্ঞান হারিয়ে যাওয়া সঙ্গত নয়। মানুষের জন্য যে গুণ খুব সম্পূর্ণ